আপনি হিসাব করে দেখেন কয়জন আসে সেন্টারে, খুব কম সংখ্যক লোক আসে, কিন্তু বিলাই বিলাই দর্শন বড়। যদি না হতো তাহলে ওদের কি অবস্থা হতো? হয়তো শুধু তাস খেলতো না, পাত্তা খেলতো না, এড়িয়ে খেলতো। এ এত প্রভাব পড়ছে, আল্লাহ এই যে ফাহাদ বিলাল, এইসব ছেলেরা আমার মনে হচ্ছে সঙ্গবদ্ধ। মাশা আল্লাহ, দাওয়াতি কাজ খুব ভালো, মসজিদ এখন তারা নিজেরা কালেকশন করে মেশিন মাইকটা এগুলো সব সুন্দর করেছে, খুব সুন্দর নিজেরা কালেকশন করে। ওই গরিবেরা বলে দিয়ে লোকজন বলছে সেদিন উস্তাদ আমি 2,300 টাকা তারা কালেকশন করেছে। পরে আরেকজন নাকি এখানকার লোক, ও বলে আমি সে 700 রিয়াল দিয়েছি ওই মাইকিং এগুলা ঠিক করার জন্য। আল্লাহ আল্লাহর প্রতি ব্যয় করলে কমে না, দেখবেন ওরা কামাই করছে, মনটাও ফ্রেশ। আমি এটা আপনাদের জন্য উৎসাহের যোগ্য, গত 2 বছর আগে কয়েকটা ছেলে ওই বিলা হজে গেছে আরাফাত দিয়ে। আচ্ছা, যারা বড় দিয়ে কাজ করে ক্লিনার্স, ওরাই তো সাধারণত আমরা মনে করি গরিব, সাধারণত কারণ ওরা ওদের বেতন কম, 400-500-600 এরকম হয়তো তোমার আর কি না, রোবটে কাজ করে সারাদিন। এর মধ্যে থেকে হয়তো কিছু আছে হিসাবে এয়ারলাইন দেয় না, ওগুলোর মধ্যে বরকত হয়ে থাকে। আসলে দেখুন হিসাব করে কিরকম কাজ, রোড গাড়ে কাজ, ঠান্ডা হোক আর গরম হোক যাই হোক কাজ করে, ঠিক কিনা? আমরা তো ভালো আছি আলহামদুলিল্লাহ, মেইন রুটি। আমি বললাম আরো বাড়তি, আমার কাছে অনেক ব্যক্তি কয়েকজনকে কিছু পয়সা 500 করে জন প্রতি দেওয়ার জন্য বলেছে, গরিব দিয়ে দেওয়া এদের এই হবে। ওর মনে হয় 11 জন কতজন, সে নিজে আর কি 11 জনের জিম্মা নিয়েছে 1,000, আর মানে পয়সা যেমন 4,000 দেওয়ার জন্য প্রতি, আরো 500 রিয়াল দিয়েছে ওদেরকে দেওয়ার জন্য। এখন যেই নেবে সেই ওর পক্ষ থেকে 1,000 দেয় করছে আর কি, তার পয়সা সে মন। আমি খুঁজে খুঁজে পাচ্ছি পাচ্ছি না বাংলাদেশ আলহামদুলিল্লাহ। দু একজন যেমন লুবি, তো যাদের লোক আমি জিজ্ঞেস করি কি অবস্থা আলাদা কামাই, এরকম পাওয়া গেছে দেই বাস্তবতা দেখে দিকে, কারণ এটা আমাকে আমানত করেছে। আবার কোন জায়গায় বলেন আরাফা অবস্থা কি হবে? আমি এদেরকে জিজ্ঞেস করলাম, আমার সবসময় যাই বলছে উস্তাদ আমরা সবাই ভালো কামাই করি, আমাদের দরকার নেই, আমাকে আমার তো হৃদয় কাড়ে নিয়েছে এ কোথায় বলে। আমি বললাম তোমার ও মনে হয় দরকার, বলে আমাদের কেউ লাগবে। পরে আমি আরো দুজনে জিজ্ঞেস করলাম উস্তাদ আমরা ভালো কামাই করি, দেখেন আসল জিনিস ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাব ওয়ালাকিনাল গিনা গিনান নাফস, বেশি সম্পদ হলে মানুষ ধন হয় না, ধনী হয় না, মনের ধনের কারণেই মানুষ কি হয় ধনী হয়। তো আমরা সবাই এ থেকে শিক্ষা, আমি তো আর তাদের ওখানে বলিনি, জানি না বলেছি কিনা জানি না, কিন্তু আমি এই দর্শনগুলিতে বলি এদের শিক্ষা। আমাদের মন রাখবেন বড়, কারণ আপনার যত মন বড় হবে আপনার তওয়াক্কুল থেকে একমাত্র আল্লাহর জাতির উপর, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর জাতির উপর তওয়াক্কুল রাখবে আল্লাহই তার জন্য যথেষ্ট। ويرزقه من حيث لا يحتسب ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য রিজিকের পথ বের করে দিবেন, রিজিক কি যাদের উপর যেমন বিপদে পড়েছে বিপদ থেকে বের হওয়ার পথ আল্লাহ পাক বের করে দিবেন। আর কি করবেন? ওয়ায়ারযুকহু মিন হাইতু লা ইহতাসিব, তাকে কল্পনাতীত রিজিক আল্লাহ পাক তাকে দান করবেন। সুবহানাল্লাহ, এটাই বাস্তবে। আপনি আল্লাহকে ডাকুন, দেখবেন আপনার মনও প্রশান্ত, রূপ থেকেও মুক্তি, যত মন ভালো রূপ থেকে মুক্তি, বেশিরভাগ রূপ মনের কারণেই হয়। ডাক্তারকে জিজ্ঞেস করুন দেখবেন, ডাক্তার কি জানে আমরা দিন দিয়ে বুঝি, আল্লাহ বিদিক্রিল্লাহ তৎমাইন্নু, আল্লাহ ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আল্লাহ ওয়া হিয়াল কলব, যদি মন ঠিক হয় সারা শরীর ঠিক, আর যদি মনও ঠিক সারা শরীর ঠিক। একটু দেখবেন আপনার বিভিন্ন অবস্থা চিন্তা, দেখবেন সারা শরীর কাজও অলস, কাজও করতে পারছেন না, আরেকজন কিছু বলে হয় না, সব

ও বর্তমানে হ্যাঁ নেই, বাংলাদেশ ছুটিতে আছে, সে নিজে দেখেছে বুঝছি। আর সবসময় এগুলো বুঝুন তো, এবারে ভালো লাগে না খারাপ লাগে, তো আমরা এটা বুঝি যে কেউ এরকম অবস্থা দেখবে আবার গাম বুঝছে, গাম এরকম বুঝছে আবার এরকম, একদিন দেখলে দ্বিতীয় দিন মন চাইবে ওখানে যেতে। দ্বিতীয় নম্বর খাবার কোন জায়গায় স্বাদ বেশি কোন জায়গায় কম ওইটাও দেখি আমরা, ওইটাও দেখি এটাও দেখি সবই দেখি আলহামদুলিল্লাহ, এটা দেখো। আর দিন সম্পর্কে একটু যাচাই করলে মুশকিল হয়ে পড়ে, দুনিয়াদারিতে এক নম্বর আর দিনের ক্ষেত্রে মুশকিল, ওল্লা মুশকিল হ্যাঁ ঠিক কিনা মুশকিল না আপনি মুশকিল। কোটি কোটি মানুষ মুসলমান, দশজন পনেরো জন নিয়ে ছোড়া কত কষ্টকর আপনারা দেখতে পাচ্ছেন, একটু যাচাই করুন, আপনি আপনার একা কোনো অসুবিধা নেই, কিন্তু দশজন মানুষকে নিয়ে চলবেন এতে হবে কষ্ট, পঞ্চাশ জন নিয়ে যান উমরা কষ্ট। এ কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওই মুমিন আল মুমিনুল লাযী ইউখালিতুন নাস, যে লোকজনকে নিয়ে চলে সে ওই মুমিন থেকে অনেক উত্তম, যে লোকজনের সাথে মিলেমিশে থাকে না, যে মুমিন লোকজনের সাথে মিলেমিশে থাকে আর তাদের দেয়া কষ্ট সহ্য করে সে ওই মুমিন থেকে অনেক ভালো, যে মুমিন মুসলমানদের সাথে লোকজনের সাথে মিলেমিশে থাকে না আর তাদের দেয়া কষ্ট সহ্য করে না। আল্লাহ আমাদের তৌফিক দিন। তো এই গেল একটা দিক, কিছু আলোচনা না করলে হয় না, মানুষ বুঝে না বলবে চল্লিশ দিন দেব, চল্লিশ বছরটা এম আবু হানি কারণ তোমার নাকি এসার উজু দিয়ে ফজর করেছে, তো কুম ওয়ানাম, আবার কি বলেছেন সুম ওয়া আফতির, তুমি রোজা রাখো সিয়াম পালন করো আর রোজা ভঙ্গ করো, শুধু ধারাবাহিক রাখবে না এরকম করবে না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস কে বলেছেন সুবহানাল্লাহ, কারণ ফাইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান, কারণ তোমার শরীরে তোমার হক আছে, তোমার উপর তোমার শরীরের হক আছে, ওয়াইন্না লিআইনিকা আলাইকা হাক্কান, তোমার উপর তোমার চোখের হক আছে, ওয়াইন্না লিজাওরিকা আলাইকা হাক্কান, তোমার উপর তোমার মেহমানের হক আছে। এই হলো চ্যাপ্টারের সাথে সম্পর্কিত এই একটা, বাকি হাদিস শুনলেন তো, ওয়াইন্না লিজাওজিকা আলাইকা হাক্কান, তোমার স্ত্রীর তোমার উপর হক আছে। লাস্টে বলেছেন আতি কুল্লাযী হাক্কাল হাক্কা, অতএব তুমি প্রত্যেক হকদারের হক আদায় করো ইনশাআল্লাহ। কত সুন্দর, তাহলে মেহমানের হক আছে কিনা, তুমি শুধু তসবিহ দিবে বসো, আর অনেকটা আছে ভেলকি বাজ, একটু এরকম করো ঠিক না, তুমি অনেকটা ভেলকি বাজি শুধু হই হুই হই হু করে জিকির করা, হই জুই করে জিকির করা, চিল্লিয়ে চিল্লিয়ে জিকির করা, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে মিলেমিশে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলী ওয়া সাহবিহি আজমাইন, জুড়ে জুড়ে যেরকম জিকির করা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বুঝছেন, এই জন্য আমরা এরকম করি না, দেশে গিয়ে এরকম করবো না, কয়েকজন মিলিয়ে খতম পড়া আর কয়েকজন মিলিয়ে দরুদ পড়া, সেদিন আমাকে বললো কেউ বসে মিলাদ করে কেউ দাঁড়িয়ে মিলাদ করে, আছে না একটাও ঠিক নেই, সব গলত, কেউ গালি দিক আর যাই দিক অসুবিধা কি, আমাদেরকে দেখতে হবে কাকে, মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক এই গেল একটা আবদুল্লাহ বিন আমর বিন আস হাদিস থেকে আমরা অনেক কিছু জানলাম, আর এর মধ্যে থেকে একটা হলো মেহমানের হক তুমি আদায় করো, ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার কাছে ফেরেশতারা আসলেন সাথে সাথে ওখানে গিয়ে এইজিল সামি মোটা গরুর বাচ্চা একটা জবাই করে কি কি করে রান্না করে নিয়ে আসলেন, বেশি স্পষ্ট কারণ মেহমান এসেছেন, এখন কেউ হয়তো বলতে পারে না আগে থেকে ছিল জন্য তাড়াতাড়ি নিয়ে এসছেন, আল্লাহ মানে দ্রুত কাজ করেছেন আর কি, ইব্রাহিম আলাইহিস সালাম তো ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মতো নাকি, দেখেন কোথা থেকে

তো তিনি বললেন ফাআলিনিহিম বিশাইইন ফাইদা আরাদুল আশা ফানউইমিহিম, তুমি তাদেরকে নিয়ে একটা কিছু নিয়ে খেলাধুলা করতে দাও, খেলাধুলা করতে দাও, আর যখন তারা বলবে খাওয়া দাও রাত্রে তখন নউইমিহিম তাদেরকে ঘুমিয়ে মানে ঘুম পাড়িয়ে দাও, যখন তারা বলবে খাওয়া তখন ঘুম পাড়িয়ে দাও। যখন আমাদের মেহমান আসবেন তখন তুমি বাতি নিভিয়ে দিবে। আর আগের জমানা তো এরকম ছিল না, এখনো বাংলাদেশ বিভিন্ন জায়গায় নাই, কারণ থাকলেও নেই, আছে না বুঝি। বলছেন আর কি করবে, তুমি বাতি নিবিয়ে তুমি তাকে দেখাবে আমরা যেমন খাচ্ছি, তারা নিজেদের খাবে বাচ্চাদের খাবার, আর কি হবে বাচ্চাদের খাবার তো আল্লাহ জানি না কত কি আছে ছিল। বলছেন বাতি নিবিয়ে দিবে আর তাকে দেখাবে আমরা খাচ্ছি। এবারে ফাইদা আহওয়া লিহা লিয়াকুল ফাকুম ইলা সিরাজ, অন্য রওয়ায়াতে বলছেন হাত্তা তুতফি, যখন তিনি খাবার জন্য খাবার খেতে লাগবেন তখন তুমি বাতি নিভিয়ে দিবে ওই আগেরটে। আর ওতে বোঝা গেল ওই সময় নিভিয়ে দিবে আর আমরা তো আছি খাবার খাবো, তো তুমি তাকে দেখাবে যে আমরা খাচ্ছি আর তিনিও খাচ্ছেন। আসলে কিন্তু যদি তিনি তিনজনে যদি খায় বেশি স্পষ্ট, একটা পর্দার বিধান নাজিল হওয়ার আগে বেশি স্পষ্ট। আচ্ছা যদি খা তিনজনে যদি খান তোর খাবারটা কি হবে, একজনের পেট ভরবে না তো আর দুজন কি অবস্থা, আবার ওই লোকটি হচ্ছে ভুকা ক্ষুধার্ত বেশি স্পষ্ট। ফাকাআদু ওয়া আকালা আদ-দাইফ ওয়া বাতা তাওয়িয়াইন, তো এই অবস্থা করে তারা মেহমানকে খাওয়ালেন আর তাদের নিজেদের পেটকে খালি রাখলেন। বুঝতে পারছি পেটে পেটে তাদের পেটকে জড়িয়ে দিলেন, বুঝলেন পেটে খাবার বলতে কিছুই নাই। ফালাম্মা আসবাহা গাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, যখন সকাল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাগাদা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো ওই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। فقال قد عجب الله من سميعكما بضيفكما, الله তোমরা যে তোমাদের মেহমানের সাথে যে আচরণ করেছো এই আচরণ দেখে আল্লাহ পাক খুব খুশি হয়েছে, আল্লাহর কাছে খুব ভালো লেগেছে। زاد في روايه অন্য روايه استفان نزلت هذه الايه ويؤثرون على انفسهم ولو كان بهم خصاصه, তারা এমন ওইসব নেক লোকজন এমন আনসার সাহাবাদের কথা উল্লেখ করেছে, والذين تبوا الدار والايمان من قبلهم يحبون من هاجر اليهم ولا يجدون في صدورهم حاجة مما اوتوا ويؤثرون على انفسهم ولو كان بهم خصاصة, তারা এমন অর্থাৎ মুহাজিরিন দেরকে এ তো ভালো পান, যারা তাদের কাছে হিজরত করে এসছে আনসার সাহাবা তারা তাদেরকে খুব বেশি ভালো পান। লাস্টে এই অংশ ويؤثرون على انفسهم ولو كان بهم خصاصه, তারা নিজেরা ভুকা থাকলেও নিজেদের উপর অন্যকে তারা অগ্রাধিকার দেয়। সুবহানাল্লাহ, আর আমরা কি বলবো আগে খাই বাবা তারপরে দেখি, এটা না আমরা আমাদের অবস্থা আগে নিজে খাই পরে। আর সাহাবা ইকরাম এই দেখলেন একটা নজির, এই একজন সাধারণ সাহাবি রাদিয়াল্লাহু আনহু আনসারী, তিনি কি করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানকে এনে নিজে খেলেন না, তার স্ত্রীও খেলো না, এমনি ভাবে তার বাচ্চাদেরকেও খাওয়ালেন না। বলেন কারণ কি, ইনি হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান। আর এছাড়া এক তো নবীর দোয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই নম্বর আল্লাহ পাক তার সানে এই আয়াত নাযিল করলেন, সুবহানাল্লাহ, এর চেয়ে বড় মর্যাদা আর কি হতে পারে। ফানাযালাত هذه الآية إحنا بقول لكم رواه البخاري وغيره لا رواه مسلم وغيره كنت إحنا هشيا هشيا ميته هشيا كل كين صحيح بخاري تيو موجود صحيح بخاري تيو موجود صحيح بخاري 4899 نمبر حديث إتا أرواجه أن نجاك أقول لك أشيء تو أي حديث المدة كونه غربون لي يهتو بخاري مسلم الحديث تو مهمان داري مهمان دار حق أدائي كرا এটা জরুরি তবে নিজ সামর্থ্য অনুযায়ী তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফাহু যে ঈমান রাখে আল্লাহর উপর আখিরাতের দিনের উপর সে যেন তার মেহমানের কদর করে আল্লাহ আমাদের তৌফিক দিন আমিন আচ্ছা যদি কারো ঘুম আসে একটু দাঁড়ান যাদের ঘুম আসছে দাঁড়ান আর বসেন জায়গা পড়লাম হাদিস এসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিন যদি কারো ঘুম আসে তাহলে সে যেন জায়গা পড়ে কিন্তু ঘুমানো ঠিক না এত সুন্দর হাদিস অর্থাৎ এই সব দর্শে যদি ঘুম আসে তো কোনো কোনো সালাফ বলেছেন তার মানে এটা শয়তানের কাজ শয়তান চায় না আপনি এই অর্জন করতে বুঝতে পারছেন আর এইসব দর্শ যেগুলো এগুলো সহজ তো কঠিন কিছু না একটা ঘটনা পেশ করলাম এর থেকে আরো কিছু এবারে তারপরে ঘুম আসে তাহলে বোঝা গেল মুশকিল এখন ঘুমাবেন না একটু পরে খাবার টাবার খায় যখন পাশা ওখানে গিয়ে ঘুমান আচ্ছা আল্লাহ আমাদের সবাই তৌফিক দান এই অধ্যায় থেকে আজকে এতটুকু আলোচনা করলাম যথেষ্ট ইনশাআল্লাহ আর আগামী সপ্তাহে আরো আলোচনা আসে আসছে মেহমানদের হক সম্পর্কে কয়েকদিন তার হক কতদিন খাওয়াবেন ইত্যাদি পরে আসছে অতএব এ বিষয়ে আপনি আর সলভ করবেন না প্রশ্ন করবেন না এ বিষয়ে প্রশ্ন করবেন না অন্য বিষয়ে আজকে প্রশ্ন দর্শ শেষের পরে আল্লাহ আমাদেরকে সবাইকে ইলম অর্জন করার তৌফিক দান করুন আমাদের সংস্কৃতি বাড়িয়ে দিন জ্ঞান বাড়িয়ে দিন এবং জ্ঞান প্রচার করার তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দিনের দাঈদের অন্তর্ভুক্ত করো দিনের দাওয়াতি কাজ হক প্রচার করার তৌফিক আল্লাহ আমাদেরকে মাফ করো আমাদেরকে মাফ করো দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া এবং আখরাতের কল্যাণ দাও আমিন জাহান্নাম থেকে মুক্তি দাও আমিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন